نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت وقال عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام حضرت صدر محترم معزز حاضرين এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিশীন মা বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকে আমার আলোচ্য বিষয় মৃত্যু ও কবর জগৎ। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু চিরকালের জন্য দুনিয়ার সুখ শান্তি বুক বিলাস আর রং তামাশাকে বন্ধ করে দেয়। ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হইয়া যায়। যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই কিভাবে শুরু হয়ে যায় এর বিবরণ ভিন্ন হাদিসে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রওযাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার, মরণের পর কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষ যেখানে থাকে, বিশেষত মানুষের আত্মাকে যেখানে রাখা হয়, মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের অবস্থানের জায়গাটা হয়তো জান্নাতের একটা বাগান আর না হয় জাহান্নামের একটা কুণ্ড। এই কথাটাও আরো পরিষ্কারভাবে ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ মৃত্যুবরণ করার পরে তার শেষ কৃত্য সমাপ্ত করার পর মুনকার নাকির ফিরিস্তা তাকে সওয়াল জবাব করে। এই কথাটা আমি আশা করি আপনারা সবাই জানেন, মুনকার নাকির ফিরিস্তা তাকে সওয়াল জবাব করেন, তিনটা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন, মান হাজার রাজুল্লাযি বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? এই তিনটা প্রশ্ন করা হয়। আল্লাহর খাস মেহরবানি ছাড়া কবরের এই তিন প্রশ্নের জবাব দেওয়ার সাধ্য কোনো মানুষের নাই। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনে চলেন, যারা দুনিয়াতে ইসলামের বিধিবিধান পালন করেন, যারা দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতে জীবন যাপন করেন, একমাত্র তাদের পক্ষেই তখন মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হয়। তাদের ছাড়া অন্য কারো পক্ষে কবরে মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হয় না। আল্লামা কুতুবুদ্দিন হানাফি তারিখুল মদিনা নামক কিতাবে লিখেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর অন্য একজন তাকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কবরে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? হযরত উমর বলেন, আমাকে দাফন করার পর মুনকার নাকির ফিরিস্তা আসছিল আমার কবরে, প্রশ্ন করেছিল, মার রাব্বুকা, তোমার রব কে? আমি বললাম, তোমাদের লজ্জা নাই আমাকে রব কে প্রশ্ন করতে আসছো? তোমাদের রব কে? তখন মুনকার নাকির একজন আরেকজনের চেহারার দিকে চাইতে লাগলেন আর বলতে লাগলেন, বুঝলাম না, আল্লাহ কি আমাদের পাঠাইলেন তাকে সওয়াল জব করার জন্য, না তারে পাঠাইছেন আমাদেরকে সওয়াল করার জন্য? এই অবস্থায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক হযরত উমর ফারুকের কবরের দিকে প্রকাশ করলেন। আপনারা হয়তো জানেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রাসূলের কবর শরীফের সংলগ্ন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারকের দিকে প্রকাশ করে মুনকার নাকিরকে বললেন, উমর, তোমাদের চেয়ে রব বেশি চিনে। তখন মুনকার নাকির ফিরিস্তা আর কোন সওয়াল জবাব না করে চলে গেলেন। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো একজন স্বপ্নে দেখলেন তার ইন্তেকালের 10 বছর পর। তিনি জিজ্ঞেস করলেন, আপনার সাথে আল্লাহ কবর জগতে কেমন ব্যবহার করেছে? এই ঘটনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি নুরুস সুদুর শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে লিখেছেন। স্বপ্নে দেখলেন হযরত উমরের ইন্তেকালের 10 বছর পর। জিজ্ঞেস করলেন, আপনার সাথে আল্লাহ কবর জগতে কেমন ব্যবহার করেছে? উমর বলেন, আমি ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে এসেছি, কত বছর হইল? যিনি স্বপ্নে দেখতেছেন তিনি বলতেছেন, 10 বছর হইল। হযরত উমর বলেন, আমি আমার শাসনামলে দেশটাকে আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে শাসন করলাম কিনা, দেশের জনগণকে দুনিয়ার জীবনে তাদের যে প্রাপ্য আছে সেইগুলি সঠিকভাবে আদায় করলাম কিনা, এবং পরকালে তারা কোন পথে জীবনযাপন করলে মুক্তি পাবে শান্তি পাবে সেই পথ প্রদর্শন করলাম কিনা, এই সংক্রান্ত সওয়াল জবাব 10 বছরে আজকে দিয়া শেষ করেছি। যে উমর সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে মুনকার নাকিরের কাছে সাক্ষী দিলেন যে তোমাদের চেয়ে উমরের রব বেশি চিনে, সেই উমর যদি তার দায়িত্ব সম্পর্কে সওয়াল জবাব দিয়া শেষ করতে 10 বছর লাগে, আমরা যারা হযরত উমরের সমান কেউ চিনি রবে, আমরা হযরত উমরের সমান কেউ চিনি, আমাদের কবরে কি অবস্থা হবে? নিশ্চয়ই চিন্তা করার ব্যাপার, নিশ্চয়ই ভাববার ব্যাপার। যাই হোক, বলতেছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, কবরে মুনকার নাকির ফিরিস্তা সওয়াল জবাব করেন তিনটা, যারা সওয়ালের জবাব দিতে পারে। যখন প্রশ্ন করে মার রাব্বুকা, যারা জবাব দিতে পারে তারা জবাবে বলবে রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন যখন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি, জবাবে বলবে দিন ইয়াল ইসলাম। রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন করে, মান হাজার রাজুল্লাহি বুইসাফিকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি, তখন জবাবে বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন সালের জবাব যখন দিয়ে শেষ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, এই বান্দাটা আমার নেককার বান্দা, তার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরের জগতে বেহেশতের বিছানা বিছাইয়া দাও, তার গায়ে বেহেশতি পোশাক পরাইয়া দাও, আর তার কবর জগতের সাথে জান্নাতের একটা দরজা করিয়া দাও, যেন কিয়ামত পর্যন্ত এখানে শুইয়া শুইয়া বেহেশতের সুখ শান্তি ভোগ করতে পারে। এই হাদিসটা হলো ওই হাদিসের ব্যাখ্যা যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন কবর জগৎ হয়তো জান্নাতের একটা বাগান এই লোকের জন্য, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড কোন লোকের জন্য, যেই লোক দুনিয়াতে আল্লাহকে রব মানিয়া চলে নাই, যে লোকে দুনিয়াতে ইসলামের বিধিবিধান পালন করে নাই, যে লোকে দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতে চলে নাই, তাকে যখন কবর জগতে প্রশ্ন করা হবে, বিজ্ঞাপনেও মনে হয় কবর জগৎ লেখা হয়েছে, আমিও কবর জগতেই বলছি, এইভাবে বলাটাই সহজ। শুধু কবর বললে প্রশ্ন জাগে ওই সমস্ত লোকের বেলায় যাদেরকে শ্মশানঘাটে পুড়াইয়া দেওয়া হল, যারা সাগরের মাছের পেটে নিমজ্জিত হইয়া গেল, যে সমস্ত মরা মানুষের কোন জানাজা হইল না, দাফন কাফন হইল না, বাঘে খাইয়া ফেলল, তাদের ব্যাপারে প্রশ্ন জাগে, কবর জগৎ বলতে আর কোনো প্রশ্ন জাগে না। মানুষ মরণের পরে কিয়ামতের পূর্ব পর্যন্ত তার আত্মাটারে যেখানে রাখার ব্যবস্থা আছে ওইটার নাম ওই কবর জগৎ, দেহটারে শ্মশানঘাটে পুড়াইয়া দিলেও, মাছের পেটে নিমজ্জিত হইয়া গেলেও, বাঘের পেটে নিমজ্জিত হইয়া গেলেও, অথবা গুরুস্থানে দাফন করলেও, তার আত্মাটাকে রাখার দুইটা মাত্র জায়গা আছে, একটা সাত আসমানের উপরে নাম তার ইল্লিজিন, আর একটা সাত জমিনের নিচে নাম তার সিজ্জিন। যে সমস্ত লোকেরা দুনিয়াতে আল্লাহকে রব মানিয়া চলে নাই, ইসলামের বিধিবিধান পালন করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতে জীবনযাপন করে নাই, এরা যখন কবর জগতে পৌঁছে, মুনকার নাকির ফিরিস্তা যখন প্রশ্ন করেন মার রব্বুকা, তোমার রবকে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, তখন সে জবাবে বলে হা হা লা আদরি, হায় আফসোস আমার রবকে আমি জানি না। দুই নম্বরে প্রশ্ন করে মা দিনুকা, তোমার ধর্ম কি, জবাবে বলে হায় আফসোস আমি জানি না। তিন নম্বরে প্রশ্ন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি, জবাবে বলে হায় আফসোস আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশ আসে এটা আমার পাপিষ্ট বান্দা, এর আত্মারে সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে নিয়ে রাখো, ওইটা তার কবরের জগৎ, ওইখানে তার কবরের জগৎটাকে বসবাস করার স্থানটাকে সংকীর্ণ করে দাও, তার কবর জগতে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আর তার কবর জগতের সাথে জাহান্নামের একটা দরজা করিয়া দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরে তাকিয়া তাকিয়া জাহান্নামের সাজা ভোগ করতে থাকে। এটা হইল রসুলের ওই হাদিসের অংশের ব্যাখ্যা, যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন আর না হয় কবর জগৎ জাহান্নামের একটা অগ্নিকুণ্ড এই লোকটার জন্য। আপনাদের জিজ্ঞেস করি, সেই ভয়াবহ কবর জগৎ আমরা পার হইয়া আসছি না সামনে রয়েছে, তাহলে সামনে আমাদের কঠিন সংকট আছে কি নাই? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এত বড় মহাসংকট সামনে তুইয়া, যারা ফাঁস করে আবার আমোদ ফুর্তি করে, আশ্চর্য লাগে এদের ইমানের উপর, তোমাদের ইমান গেল কোথায়? পাপিষ্টরার জন্য কি আমোদ ফুর্তির ভবিষ্যৎবাণী, না ভয়াবহ সংকটের দুঃসংবাদ? ভয়াবহ সংকটের দুঃসংবাদ, এ এই বিপদ থেকে বাঁচার একমাত্র পথ মরণের আগে আগে পাপের পথ ছাড়িয়া দিয়া আল্লাহর পথের প্রতীক হইয়া যাও। এছাড়া মুক্তির আর দ্বিতীয় কোন পথ নাই, শান্তির দ্বিতীয় কোন পথ নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদুহু লাউ আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া মা আম্বাতাত খাদিরান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। খোদা দ্রোহীদের কবর জগতে তাদেরকে কামড়াইবার জন্য 99টা বিষাক্ত সাপ মোতায়েন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তাদেরকে কামড়াইতে থাকে। আল্লাহ রাসূল বলেন এই সাপগুলি কত বড় বিষাক্ত, এর একটা আইডিয়া দিয়ে আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত বিষাক্ত সাপগুলির কোন একটা সাপে যদি তার নাকের নিঃশ্বাস দুনিয়ার জগতে ফেলত, তার নাকের নিঃশ্বাসে তাম দুনিয়ার জমি জলিয়া ছাই হইয়া যাইত, যে কারণে তার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোন উদ্ভিদ গলাইতে পারত না। যে সাপের নিঃশ্বাসের মধ্যে এত বড় ভয়াবহ বিষ আছে, এই রকমের বিষাক্ত 99টা সাপ যাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে, তখন তার কি অবস্থাটা হবে? এই কবরের কথা আর মরণের কথা যারা ভুলিয়া যায় তারাই বেপরোয়া ভাবে পাপে লিপ্ত হইয়া থাকতে পারে। যারা সেই ভয়াবহ কবরের কথা আর ভয়াবহ মৃত্যুর কথা স্মরণ রাখতে পারে তারা বেপরোয়া ভাবে পাপে লিপ্ত হইয়া থাকতে পারে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে মৃত্যু চিরকালের জন্য দুনিয়ার রং তামাশা আর ভোগ বিলাস বন্ধ করে দেয়। আর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ রাখতে পারবে, যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, আল্লাহ রাসূল বলেন তার শহীদই মরণ হবে। যারা মরণকে ভুলিয়া যায় তারাই পাপিষ্টের মতো মরণ বরণ করতে বাধ্য হয়। মরণ ভুলিয়া যারা পাপে লিপ্ত থাকে, বেপরোয়া ভাবে হারাম কাজ করতে থাকে আর হঠাৎ তার মরণ সামনে আসিয়া যায়, তখন কাকুতি মিনতি করিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, হে আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন করিম, একটু সময়ের জন্য যদি আমার মরণটা বিলম্বিত করে দাও, তোমার রাস্তায় দান খয়রাত করতে করতে আর এবাদত বন্দেগী করতে করতে নেককার হইয়া আমি মরণ বরণ করার সুযোগ লাভ করতে পারি। যখন মরণ আরম্ভ হইয়া যায় তখন যদি দোয়া করে কোন আমাই বনি সাবল, একটু সময়ের জন্য যদি আমার মরণটা ফিসাইয়া দাও, এই মরণের চেহারা দেখে এর বাদে যে সময়টা পাইলাম এই সময়ে আমি আল্লাহর রাস্তায় দান করতে করতে আর নেক আমল করতে করতে আমি একজন ভালো মানুষ হইয়া মরণ বরণ করব। মরণ আসার আগে আগে দান করার ইচ্ছা হয় না, মরণ আসার আগে আগে বালা কাম করার ইচ্ছা হয় না। যখন মৃত্যু চোখের সামনে দেখবে তখন কাকুতি মিনতি করি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে, কিছু সময়ের জন্য আমার মরণ বিলম্বিত করে দাও যেন আমি দান খয়রাত ইচ্ছা মতো করে আসতে পারি, ইচ্ছা মতো নেক আমল করে আসতে পারি। এই সময় সুযোগ পাইব নি খাব, তাহলে এই সুযোগ লাভ করা লাগবো মরণ সামনে আইলে বাদে না সামনে আওয়ার আগে, মরণ সামনে আওয়ার আগে দান খয়রাত আল্লাহর রাস্তায় যা করার মৃত্যুর চেহারা দেখার আগে আগে করতে হবে, আজরাইলের চেহারা দেখার আগে আগে করতে হবে। আমি অন্যান্য সময় আপনাদেরকে বলেছি, গত পরশুও বলেছি, মানুষের জীবনে যত ধন সম্পদ পায় এগুলি নিজের বানায় ধন সম্পদ না, আল্লাহর দান, আল্লাহর মালিকানায় তাকে, তারে শুধু বুদ্ধ হলের অধিকার দেওয়া হয়। মালিক আমি তোমারে ব্যবহার করার অনুমতি দিলাম, কাজেই তুমি ইচ্ছা মতে ব্যবহার করতে পারবে না, হারাম কাজে ব্যবহার করতে পারবে না, হালাল কাজে ব্যবহার করতে হবে। আল্লাহর দেওয়া মাল হালাল কাজে খরচ করার বিভিন্ন খাত আছে, এর মধ্যে সর্বপ্রথম খাত হইল নিজের পরিবারের ভরণ পোষণে খরচ করা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ধর্মীয় কাজে কোন মুসলমানে খরচ করলে যে সওয়াব পায়, সংসারের ভরণ পোষণে খরচ করলে তার চেয়ে বেশি সওয়াব পায়। কাজে এটা এক নম্বরের খাত। বাচ্চারে না হালাইয়া বিবিরে খাবার না ভিন্দাইয়া আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়ার কোন বিধান ইসলাম ধর্মে নাই। আগে মসজিদে দান করিয়া দিবেন না বিবি বাচ্চারে খাওয়াইবেন, আগে বিবি বাচ্চারে খাওয়াইতে হবে, তারপরে মসজিদে দান করার প্রশ্ন, তারপরে মাদ্রাসায় দান করার প্রশ্ন, তারপরে ধর্মের কাজে দান করার প্রশ্ন। কিন্তু যারা বিবি বাচ্চায় ঠিক মতে খানা বিনা পায়, এর বাদে যদি তাদের কাছে আল্লাহর দেওয়া সম্পদ অতিরিক্ত থাকে, সেই সম্পদ ধর্মের কাজে অবশ্যই খরচ করতে হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যে এলাকায় মসজিদ নাই সে এলাকায় মসজিদ নির্মাণের কাজে সাহায্য করা মুসলমান সমাজের দায়িত্ব, যে এলাকায় মাদ্রাসা নাই সেই এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা আর্থিক সাহায্য দিয়া মুসলমান সমাজের দায়িত্ব, মসজিদ মাদ্রাসার মুয়াল্লিম আর ইমাম মুয়াজ্জিনের সংসার চলার মতো পরিমাণে ভাতা দেওয়া সমাজের গুটগুটা মুসলমান সমাজের দায়িত্ব। এইভাবে বিভিন্ন ধর্মীয় কাজ আছে, এই ধর্মীয় কাজগুলিকে দান করা, দান খয়রাত করা, এটাও মুসলমানদের হালাল পথে আল্লাহর মর্জি মতে খরচ করার একটা হাত। আমাদের বর্তমান সমাজে এমন বহু মুসলমান পাওয়া যাবে যাদের নিজের খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, বিবেচ্চার ভরণ পোষণের অভাব নাই, কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাতের কথা কইলে বড় কষ্ট হয় তাদের। যারা নিজের খাওয়া পড়ার অভাব নাই, আল্লাহর রাস্তায় দান করার কথা কইলে কষ্ট হয়, মরণ কালো কইব আল্লাহ আগে বুঝছিলাম না, এখন বুঝলাম, একটু সময় দাও, আমি দান ইচ্ছা মতো দান হয়ে যাই তোমার রাস্তা, তখন সময় চাইলে আর সময় ভাইব নি। তাইলে যারা সামর্থ্য আছে আল্লাহ রাস্তায় দান করার মতো, মরণ আসলে পরে দান করা যাবে না মরণ আসার আগে আগে দান করতে হবে, মরণ আসার আগে আগে দান করতে হবে। কথায় কথা আমার একটা কথাই আজই গেল, খুলনা সাতক্ষীরা এলাকায়, পশ্চিমবঙ্গ এলাকা, উত্তর পশ্চিমবঙ্গ এলাকায় হাজার হাজার মানুষের ধন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু পানির তলে তলাইয়া গেছে। মানবতার জীবনযাপন করতেছে তারা, না খাদ্য আছে, না বস্ত্র আছে, না ঔষধ আছে, না মাথা গুজবার ঠাই আছে, লাখ লাখ মানুষ এরকম অসহায় অবস্থায় আছে। আল্লাহ কি ভাবতেন না সেই বন্যা খুলনায় না দিয়া সিলেটে দিতে পারতেন? আল্লাহ যে আমরা না দিয়া তারার এলাকার দিস, কারোর দিয়া পরীক্ষা করছেন তোমরা কি পরিমাণ সবর করো, আর আমরা না দিয়া পরীক্ষা করছেন তোমরা কি পরিমাণ তারারে দয়া মায়া করো। গীতা বল তারারে দয়া মায়া করা দরকার নেই। আনুষঙ্গিক ভাবে কথাটা স্মরণ হইল, এই জন্য আপনাদেরকে স্মরণ করাইয়া দিই, যখন মরণ উপস্থিত হইয়া যাইবে তখন আর দান করার সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ একটা উপযুক্ত সুযোগ আমাদের দান করেছেন, তাদেরকে বিপদগ্রস্ত করিয়া আমাদের চোখের সামনে সুযোগ দিয়ে দিয়েছেন, এখনো তোমরা মরণ আইছে না, যে যা ধরো এই বন্যা দুর্গতদের জন্য সাহায্য করিয়া পরকাল পরিষ্কার করো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় খয়রাত করিয়া হইলেও। বেশি খয়রাত করার সুযোগ যদি তোমার না থাকে, তৌফিক যদি তোমার না থাকে, এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করিয়া হইলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমার জানা মতে হক্কানি উলামা একেরামের নেতৃত্বে যে সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান নিঃস্বার্থভাবে এই বন্যার্থদের সেবা করতেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আল মারকাজুল ইসলাম, সিলেটে তার শাখা আছে। তারা এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকার সম্পদ রসদপত্র ওই বন্যার্থদের মধ্যে বিলি করে সারছে। আজকের সিলেট থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখতে পাবেন সিলেটবাসী মুসলমান ভাইদের কাছে তারা আবেদন রাখছে যে আমরা সরাসরি তাদের কাছে আপনাদের দেওয়া ধন সম্পদ পৌঁছাইয়া দিই, সাহায্য করি, আপনারা যারা নিজেরা ওইখানে নিয়ে দিতে পারবেন না আমাদের হাতে দিলে নিশ্চয়তার সাথে আমরা ওইখানে নিয়ে পৌঁছাইতে পারি, আপনারা আপনারা মাল মারকাজুল ইসলামের দপ্তরে যারা ওইখানে নিয়ে যেতে পারবেন না তাদের হাতে দিয়া দিতে পারে। মরণের সময় ভস্তানি রাখত না, খোয়া রাখত না, আল্লাহ কিছু সময় দেও তোমার রাস্তায় ধন খরচ করি আমার লাগি, উপযুক্ত সময় হয়েছেন, এখন যদি খরচ করেন মরণের সময় আর আফসোস করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরণকালে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি একটা সময়ের জন্য, একটা নির্ধারিত সময়ের জন্য আমার মরণ পিছাইয়া দেওয়া হইত, হে আল্লাহ আমার মরণ যদি পিছাইয়া দাও তাহলে আমি খয়রাত করতে করতে আর নেক আমল করতে করতে ভালো মানুষ হইয়া মরণ বরণ করতে পারি। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মরণ উপস্থিত হইয়া যাইবে তখন এক সেকেন্ডের জন্য মরণ আর পিছানো যাবে না। মরণ উপস্থিত হইয়া গেলে আবার পিছানো যাবে না, নির্ধারিত সময়ে মরণ হয়ে যাবে। মরণের অবস্থাটা কত ভয়াবহ, মরণের ভয়াবহ অবস্থা আর কবরের ভয়াবহ অবস্থা সারা রাইতে হইয়া শেষ করা যেত না। আমি শুধু আমার নামে যে বিষয়বস্তুটা দেওয়া হইল এই জন্য একটা মোটামুটি একটা ধারণা সামান্য একটু আইডিয়া দিতেছি আপনাদের। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে লোকটা সারা জীবন গড় ইসলাম ধর্মের বিধান পালন করল, এই লোকটার মরণ কালেও একটা শয়তানে তার মরা মায়ের সুরত দরিয়া আর একটা শয়তানে তার মরা বাপের সুরত দরিয়া তার হাতে আইয়া উপস্থিত হয়। উপস্থিত হইয়া কয়, তোমার মতো আমরাও জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায় জীবন ভর ইসলামের বিধান পালন করিয়া আসছি, কিন্তু মরিয়া দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে আমরা জাহান্নামী হয়েছি। তোমার এখনো সময় বাকি আছে, জান বারোইবার আগে আগে যদি কইলাও ইসলাম যা মানার মানছি আর মানি না তাইলে মর ভাই আর ব্যস্ত হয়ে যায়। বাস্তব কথা না দুকা, কে দিতেছে দুকা? শয়তান। একটা শয়তানে তার মরা মায়ের সুরত দরিয়া আসে আর একটা শয়তানে তার মরা বাপের সুরত দরিয়া আসে, এই কথা বলি বলে। হাদিসের ভাষায় খ্রিস্ট ধর্মের কথা উল্লেখ করা হয়েছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে বলা হয়েছে, এই শয়তানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে। তখন এই মরণাপন্ন ব্যক্তিটা বেবাচেকায় পড়িয়া যায়, কিং কর্তব্য বিমূঢ় হইয়া যায়, টেনশনে পড়িয়া যায়, সারা জীবন বড় আলিমরার কাছে শুনলাম ইসলামের বিধান পালন করিয়া মরলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাইব, ব্যস্ত যাওয়া যাইব, আর এখন দেখতেছি নিজের মা এ নিজের বাবায় মরিয়া ভুক্তভোগী হইয়া কইতাছে ইসলাম ধর্ম পালন করিয়া মরার কারণে জাহান্নামি হইবে, আমি যদি মরণের আগে আগে ইসলাম ধর্ম মানি না হইয়া মরতাম পারি তাইলে নাজাত পাইতাম পারি। আলিমরা কাছ থেকে উঁচি হুনা কথা আর মা বাবের কাছ থেকে উনতাছি দেখা কথা, এখন হুনা কথা মানতাম না দেখা কথা মানতাম, এমন পরিস্থিতি দাঁড়ায়। এই মুহূর্তে মুফাসসিরিনে কেরাম লিখেছেন শয়তানে একটা মানুষকে বিপজ্জনী করার জন্য, জাহান্নামগামী করার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে, এইভাবে চেষ্টাটা করে মরণকালে তারে বেঈমান বানাইয়া মরণ ঘটাইবার জন্য। এই মুহূর্তে একমাত্র আল্লাহর গায়বী সাহায্য ছাড়া ঈমান লইয়া মরণের কোন উপায় বাকি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আল্লাহর গায়বী সাহায্য মরণকালে ঈমান নিয়া মরণের জন্য কিভাবে গায়বী সাহায্য পাওয়া যাবে তার বিবরণ দিয়া একায়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, যারা আল্লাহকে রব স্বীকার করে, আল্লাহকে রব স্বীকার করার মানে হল আমার সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আল্লাহ। আপনারা কিতাবন খাব, সকল চাহিদা পূরণের মালিককে, অভাব দূর করার মালিককে, দারিদ্র বিমোচনের মালিককে আল্লাহ। আমরা দেশে একটা শব্দ নয়া আবিষ্কার হয়েছে, দারিদ্র বিমোচন। বাংলা ভাষা যারা জানেন তারা তো বুঝেন এই দারিদ্র বিমোচন অর্থ কিটা, যারা বাংলা ভাষা পরিষ্কার বুঝেন না আমি আরেকটু পরিষ্কার হয়ে দিয়া কই, অভাব দূর করি লওয়া। দারিদ্র বিমোচনের অর্থ কিটা? অভাব দূর করি লওয়া। আমার কথা বুঝতে থাকলে কৌকাশা বকল, অভাব দূর করি লওয়া মানুষের কাম না আল্লাহর কাম। যে মানুষে যদি হয় আমি দারিদ্র বিমোচন করব, যে হে নিজের কাম করলো না আল্লাহর কাম আপ দিল। ওই যে বন্যা দুর্গতদের জন্য সরকার কইছে নি তোমরা কেউ সাহায্য দিও না, আমি আর অভাব দূর করি লাইমু না, সরকার কইছে আমি ভারতাসি না তোমরা যে যা ভাড়া দাও। দারিদ্র বিমোচন শব্দ ব্যবহার করছো আগে, এখন ভারতাস লাগে না, কথা বুঝুন নি সাব, আগে দিকে দারিদ্র বিমোচন হয়েছ, প্রভাব দূর করিলে তাই হয়েছ, ওখানে আগে একমাত্র কারণ দারিদ্র বিমোচন কোন মানুষের কাজ নয়, অভাব দূর করি লওয়া কোন মানুষের কাজ নয়, অভাব দূর করি লওয়া একমাত্র আল্লাহর কাজ। দেখেন আল্লাহ কত পরিষ্কার ভাষায় বলে, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরা। ইচ্ছা করেন অভাবগ্রস্ত করিয়া রাখেন, আল্লাহর কথা পরিষ্কার নেই বুঝা যায়নি। আল্লাহ কিতা হন, যারে ইচ্ছা করেন তার অভাব দূর হইয়া দেন, আর যারে ইচ্ছা করেন অভাবও হালাইয়া রাখুন। যদি বুঝছে তখন সাবহল যে আল্লাহ যারে ইচ্ছা করেন তারে অভাব হালাইয়া রাখুন। এরে যদি সারা দুনিয়ার সকল সরকার গোষ্ঠী মিলিয়া হয় দারিদ্র বিমোচন করব, দারিদ্র বিমোচন করব, দারিদ্র বিমোচন করব, সাতবার মরিয়া সাতবার জিতা হইলে নি হারব। তাহলে দারিদ্র বিমোচন কার খাও? এখন খোকা রবের অর্থ নি বুঝছে, চাহিদা পূরণের মালিক। আমরা চাহিদা হইল আমরা অভাব দূর হইত, কিতাখন ছাড়ব আমরা চাহিদা কিতা অভাব দূর হইত, মালিক খে আল্লাহ, এর নাম রব। রব শব্দের মানে হইল তোমার যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক, যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক। এমন ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে না। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, যারা স্বীকার করল রব আমাদের আল্লাহ, আপনারা স্বীকার করুননি রব আমাদেরকে আল্লাহ, দারিদ্র বিমোচনকারীকে আল্লাহ, অভাব দূর করনেওয়ালাকে আল্লাহ, শান্তি দেওয়ালাকে আল্লাহ, মুক্তি দেওয়ালাকে আল্লাহ। এটা বললে আবার অনেকের মনে প্রশ্ন জাগে, সেখানে মাদ্রাসাওয়ালায় আমরা কাছে সান্দা চাই না আল্লাহর কাছে চাইতে পারুন জানি, লাগেনি প্রশ্ন না লাগে না। ফকির গেছে ভিক্ষা করার রাজবাড়ির, কোন বাড়ির যে বাদশার কাছে হয় আল্লাহর কাছে আমার কিছু ভিক্ষা দাও, বাদশার হয় আমার দেওয়ার কোন ক্ষমতা নাই আল্লাহর কাছে যাও। এটা কি সরল কথা কইছে না টকাইবার কথা কইছে? কথা সত্য মতলব খারাপ, কালিমা তো হকতিন উরিদা বিহাল বাতি, আরবিতে হয় কালিমা তো হকতিন উরিদা বিহাল বাতি, বাংলাতে হয় কথা সত্য মতলব খারাপ। বাদশার দেওয়ার কোন ক্ষমতা নাই আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, কথাটা তো সত্য, কিন্তু বাদশার মতলব খারাপ কিটা ফকিরে না দিয়া বিদায় করে দিত, এই তার মতলব খারাপ। ফকির যেমন তেমন ফকির না, ফকিরে হয় সাপ আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ কইছেন আল্লাহ বলে পয়সা কেউ রাত ডাইলা দেন না তোমার কাছে বলে জমাইয়া তো কইছুন আমার তোমার রাস্তা দিয়ে দিতাম কইছিনি, এখন দেন সে আর বাদশার দেনেওয়ালা না মাধ্যম, এই মাধ্যমের কাছে কয়া লাগে। মাদ্রাসার গড়ের মাঝে ঠেকানা দিল না আসমান থাকি, যারা ব্যবসা করে তারার কাছে আল্লাহ জমা দেন, যারা চাকরি করে তারার কাছে আল্লাহ জমা দেন, আর মাদ্রাসাওয়ালারা হইয়া দিচ্ছেন হেরার কাছে দিছি তোমরা ওখান থেকে লও না বুঝলে। আরো সবাই একটা উদাহরণ দিই, এক বেটির ঘরে বাচ্চা জন্ম হয়েছে, কুরমা ফলাও খাইতে পারবো নি, এখন ভাত খাইতে পারবো নি, কিটা খাওয়া লাগবো? মায়াস্তনের দুধ খাওয়া লাগবো, দিবার মালিক খে সন্তানে হয়নি আল্লাহ আমারে দুধ দেও না খান দে খানলে পরে মায় বুঝে দেয়া দেওয়া লাগবো, তখন মায় দেয়। মা কি সন্তানকে দুধ দেওয়ার মালিক না আল্লাহ মালিক? মায় কেন দেয়? মারে আল্লাহ মাধ্যম বানাইছেন, কি বানাইছেন? মাধ্যম। আল্লাহ অনেক কিছু দান করেন অনেকের মাধ্যমে, আর অনেক কিছু দান করেন সরাসরি, যেগুলি আল্লাহ সরাসরি দান করেন এইগুলি সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, আর যেগুলি অন্যের মাধ্যমে দান করেন সেইগুলি যার মাধ্যমে দান করেন তার কাছে চাইতে হবে। বেশ কমেছে নি বেশ কমেছে না? একবার ফি হিসাব রেখে হয় বাবা আমার এক লাখ উত্তর সন্তান দাও, এর ফির মানুষের সন্তান দেওয়ার মাধ্যম নেই, তুই কার কাছে কিতাব হয়ে পড়ো? আল্লাহ চায় মানুষের সন্তান দিন ফিরের মাধ্যমে না ডাইরেক্ট, ওই যে আল্লাহর কাছে চাইতায় ডাইরেক্ট, আল্লাহ আমার পুত্র সন্তান দাও। কিন্তু এলমে মারিফাত আল্লাহ মানুষের ডাইরেক্ট দান করেন না, কামিল ফিরের মাধ্যমে দান করেন। কামিল ফিরের কাছে কি হয়ে যায় আমার এলমে মারিফাত দান কর, কার কাছে কিতা চাওয়া লাগবে তা বুঝে না, ফিরের কাছে চায় সন্তান, আর আল্লাহর কাছে চায় আমার এলিম দিলাও, আমার কেউ কাছে আমি যাইতাম না, তুমি আমারে দিলাও। এলিম আল্লাহ উস্তাদের মাধ্যমে দিবেন, আর সন্তান আল্লাহ ফিরের মাধ্যমে দিবেন না ডাইরেক্ট দিবেন। যেগুলি আল্লাহ ডাইরেক্ট দান করেন এগুলি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে, আর যেগুলি ওপরের মাধ্যমে দান করেন সেগুলি যার মাধ্যমে দান করেন তার কাছে যেতে হবে। কিন্তু মূলত দেওয়ার মালিক সর্বাবস্থায় আল্লাহ। এই কথার না, এই কথাটা বিশ্বাস করার নাম হইল আল্লাহরের রব স্বীকার করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা স্বীকার করলো আল্লাহ আমাদের রব, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ হয়তো আমাকে ডাইরেক্ট দিলেন আর না হয় অন্য কারো মাধ্যমে দিবেন, আল্লাহ যদি না দেন তাইলে আমি সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়ার উপায় নাই, কোন মাধ্যমে পাওয়ার উপায় নাই, মালিক হইলেন একমাত্র আল্লাহ। এই কথা স্বীকার করার পরে মরণ পর্যন্ত যারা আল্লাহর বাধ্য হইয়া চলতে, বাধ্য হইয়া চলার উপর অটল থাকে, শুধু আল্লাহরের রব স্বীকার করিয়া গিয়ে চলে না, আল্লাহর বাধ্য হইয়া চলার পথে অটল থাকা লাগে, আল্লাহর বাধ্য হইয়া চলার পথে অটল থাকা লাগে, কতদিন পর্যন্ত, মরণ পর্যন্ত। এই অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহরের রব স্বীকার করার পরে আল্লাহর বাধ্য হইয়া চলতে যদি অটল থাকে মরণ পর্যন্ত, তখন শয়তানে যখন তারে আইয়া দুঃখা দিব, আগের হতে ইয়াদ আসেনি, একটা শয়তানে তার মরা মায়ের সুরত দরিয়া আর একটা শয়তানে তার মরা বাঘের সুরত দরিয়া ইয়া হয়, তল্লাহান আমরাও ইসলামের বিধান পালন করিয়া মরছিলাম, জাহান নামে হয়েছি, তুই যদি জাহান নাম থেকে বাঁচতে চাস মরবার আগে আগে হইলা ইসলাম যা মানবার মানছি আর মানি না। এই সময় আল্লাহর গাইবি সাহায্য ছাড়া ইমান লইয়া মরণের কোন উভয় বাকি থাকে না, আল্লাহর গাইবি সাহায্য পাইবে কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরণ আরম্ভ হইবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে যারা। তখন আপনারা জিজ্ঞাই চাব হল আপনারা মরণের সময় ইমান লইয়া মরতানি না শয়তানের গাঠিত ইমান থইয়া মরতা, সুষমা দিনের হাতে বুঝি না গতম বাড়ি না, আপনারা মরণের সময় ইমান লইয়া মরতানি না শয়তানের গাঠিত ইমান থইয়া মরতা, ইমান লইয়া মরতে এলে মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকা লাগবো, নেই মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকা লাগবো। এই ব্যবস্থা যারা গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের মরণ কালে আমি এদের কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া দেই, এই ফিরিস্তার সাহায্যে তারা ইমান সাথে নিয়ে মরণ বরণ করতে পারে। মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহর পাঠানো ফিরিস্তাগণকে দেখা মাত্র এই মুমূর্ষুগ্রস্ত ব্যক্তি চিনে ফেলতে পারে, এটা আমার মা না, একটা শয়তানে আমার মায়ের সুরত ধারণ করেছে, ওইটা আমার বাবা না, একটা শয়তানে আমার বাবার সুরত ধারণ করেছে। কোন সময় চিনে, রহমতের ফিরিস্তা আমার আগে না ফিরিস্তা আমার বাদে, রহমতের ফিরিস্তা আমার বাদে, রহমতের ফিরিস্তা আইন খার কাছে, যে হারাম কাজে অটল না হালাল পথে অটল, হালাল পথে অটল। ইমান লইয়া মরণের ব্যবস্থা আল্লাহ কোরআন বাতাই শুনি না বাতাই শুনি না, মরণ পর্যন্ত হাল পথে অটল থাকো, সত্য পথে অটল থাকো, আল্লাহর বন্দেগীর পথে অটল থাকো, নবীর তরিকার পথে মরণ পর্যন্ত অটল থাকো। শয়তান হাজারো দোকাবাজি করবে তোমার মরণকালে বেঈমান বানাইবার জন্য, আল্লাহ বলেন তোমাকে বেঈমান বানাইতে দিব না, রহমতের ফিরিস্তা বানিয়ে তোমাকে ইমান নিয়া মরণের কাছে সাহায্য করো, ফিরিস্তার আইয়া ফিরিস্তা তিন অটল থাকো, ফিরিস্তারে দেখা মাত্রই চিনিলায় তার হত কোনটা, কর্তব্য কোনটা, ফিরিস্তারা তাদেরকে সুসংবাদ দিয়া বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন। ফিরিস্তারা বলেন অটল থাকো, শয়তান তোমাকে বেঈমান বানাইতে পারবে না, তোমার ভয় হইতেছে মরণের পরে, তুমি যে অচিন জগতে যাইতেছ সেখানে তোমার কি অবস্থা না জানি হবে, আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতে ফিরিস্তারা তোমাকে সুসংবাদ দিলাম, তোমার পরকালের জগতে ভয়ের কোনো কারণ নাই, তোমার যে বিবি বাচ্চাকে চিরজীবনের জন্য দুনিয়াতে ফেলিয়া যাইতেছে আর কোনদিন দেখাশোনা করার জন্য আসতে পারবে না, আমরা তোমাকে নিশ্চিন্ততা দান করলাম যতদিন পর্যন্ত তোমার বিবি বাচ্চা দুনিয়াতে জীবিত থাকবে তোমার পক্ষ হইতে আমরা রহমতের ফিরিস্তারা তাদের দেখাশোনা করব। আরো সুসংবাদ গ্রহণ করো, মরণের পর তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া হবে। কথা বুঝতে থাকলে কথা বল, যারা হারাম কাজে লিপ্ত থাকে, আল্লাহর নাফর মানিতে লিপ্ত থাকে, নবীর তরিকার খেলাফ কাজে লিপ্ত থাকে, এদের যখন মরণ ঘনাইয়া আসে তখন আল্লাহর ফিরিস্তা দাইবি সাহায্য করার জন্য আসার ব্যবস্থা আছে? ব্যবস্থা নাই। তখন বেইমান হইয়া মরণ ছাড়ার কোন উপায় বাকি থাকে না, কোন পথ বাকি থাকে না। কাজে আমাদের যদি মরণ কেলেইমান নিয়ে মরতে হয় তাহলে না ফরমানির মধ্যে অটল থাকতাম, না আল্লাহর বাধ্য হওয়ার প্রতি অটল থাকতাম। বর্তমান সমাজের মুসলমান কি পরিমাণ না ফরমানির মধ্যে অটল আছে এদের বিবরণ দিয়ে সার রাইতে শেষ করা যেত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর, যে ঘর আহামা কুত্তা থাকে আর যে ঘর কোন মানুষের অথবা পশুর ছবি দিয়া সাজায় এই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। বর্তমান সমাজে এমন কোন মুসলমানের ঘর ভাবা যাইব না যে ঘরে মানুষের ছবি দিয়া সাজাইছে, জীব জানোয়ারের ছবি দিয়া সাজাইছে, রহমতের ফিরিস্তা তাদের ঘরে প্রবেশ করেন না। তো তোমার মরণ ভালো ইমান দিয়ে আমার তাই গিলা গান কথা বুঝুন নি সব, খালি খাবারের ছবি দিয়া সাজাইছে না, ঘরের মাঝে যে টেলিভিশন ইদের মাঝে নারী ছবিও আসেনি কোন মুসলমানের ঘরে টেলিভিশন। আমার অনেকে দেখেন টেলিভিশন দেখা না যাইজ নি, আমি কই না, নারীর ছবি দেখা না যাইজ। বাংলাদেশে এমন টেলিভিশন আসেনি যে ধর মাঝে নারীর ছবি নাই? আছে নাই? সুতরাং নারীর ছবি দেখা হারাম, যে টেলিভিশন নারীর ছবি মুক্ত নয় সেই টেলিভিশন দেখা হারাম। এই হারাম টেলিভিশনের বাক্সটা যে বেটার গরলত খাইয়া তুইছে ই বেটার মরণটা কি লাগানো যায়? আমার জায়গায় আপনারা ইমান লইয়া মরতানি না বেইমান হইয়া মরতা? হারাম খাম চালু রাখলে না হারাম খাম বন্ধ করলে? হারাম খাম বন্ধ করলে ইমান লইয়া মরা যায় সহজ, হারাম খাম চালু রাখলে ইমান লইয়া মরা কঠিন। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, যে আয়াতগুলি আমার নামে বিজ্ঞাপনে দেওয়া হয়েছে সর্বপ্রথমে এই ভাষা আয়াতের তর্জমাহান হইয়া আমার কথা শেষ করে দিতেছে। আমি আগে বলছি মরণের অবস্থা আর কবরের অবস্থা বিস্তারিত হইয়া সারা রাইতে শেষ করা যেত না, শুধু মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, وَالنَّادِيَاتِ بَرْقًا وَالنَّاشِطَاتِ نَشْطًا وَالسَّابِحَاتِ سَبْحًا فَالسَّابِقَاتِ سَبْقًا فَالْمُدَبِّرَاتِ أَمْرًا। এই পাঁচ আয়াতে এক বেক্কামতে আল্লাহ ফাজদল ফিরিস্তার কসম খাইছে, আরেক বেক্কামতে আল্লাহ ফাজদল মানুষের আত্মার কসম খাইছে। দ্বিতীয় ব্যাখ্যা আমার উচ্চ বিষয় নয়, এই জন্য দ্বিতীয় ব্যাখ্যা আজকে বলবো না, প্রথম ব্যাখ্যা আমার আলোচ্য বিষয়। এই পাঁচ আয়াতে আল্লাহ ফাজদল ফিরিস্তার কসম খাইছেন, প্রথম নম্বরে ওই সমস্ত ফিরিস্তার কসম খাইছেন যে সমস্ত ফিরিস্তায় বেঈমান ফাফিস্টরার জান বার করার জন্য সময় যখন তাদের কাছে আসে আইসা আগে তারা রে জান্নাত দেখায়। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখছেন আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করতেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে বাড়ি একটা হইয়া বরাদ্দ আছে না নাই? বরাদ্দ হইয়া কইছেন যদি আমি আল্লাহর হুকুম মতে আমার নবীর তরিকা মতে জীবন যাপন করো বেহেস্তের মাঝে বাড়ি তোমার লাগে তৈয়ার করা, মর বায়ার ব্যস্ত যাবে। কিন্তু যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে জীবন যাপন করে না এরার মরণ যখন শুরু হইয়া যায় তখন তার লাগে বেহেস্তের মাঝে যে বাড়িটা বরাদ্দ করা আছে আজরাইল ফিরিস্তা এই আগে বাড়িটা তারা দেখায় দেখাই এখন দেখ এই বাড়িটা জান্নাতে তোর লাগে বরাদ্দ করা আছে, কিন্তু তুই জান্নাতে যাওয়ার মতো কাম করছস না, এই কারণে তোর লাগে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করা আছে এই বাড়ির থেকে তোরে আজকে চিরকালের জন্য বঞ্চিত ঘোষণা করা হল। এর বাদে জাহান্নামের যে ঠিকানা খামাই করছে সারা জীবন সিনেমা দীক্ষা, জাহান্নামের যে বাড়ি খামাই করছে সারা জীবন টেলিভিশন দেখিয়া আর ব্লু ফিল্ম দেখিয়া, জাহান্নামের যে বাড়ি খামাই করছে সারা জীবন সুদের কারবার আর ঘুষের কারবার হইয়া, ওই জাহান্নামটা তার একটা দেখানি হয়। দেখাইয়া বলা হয় তোর দুনিয়ার রং তামাশা আর বুক বিলাস আজকে থেকে চিরতরে বন্ধ, চোখ পরে জাহান্নামে পৌঁছে যাবে। এইভাবে সংবাদটা দিলে ভারে বাদে এর সাইবনি বারোই তো, এর জান শরীরটা কি বারোই তো চায় না, যে কোন মূল্যের বিনিময়ে শরীরের ভিতরে থাকতে চায়। এই সময় আজরাইল ফিলিস্তার বাহিনী দুরাদুরি টানাটানি খেসা খেসি করিয়া সিরিয়া ভিড়িয়া তার শরীর থেকে জান বাহির করিয়া নিয়ে যা। এইভাবে পাপিষ্টদের আত্মাকে যারা জোরাজুরি খুঁজিয়া টানাটানি করিয়া খেচা খেচি করিয়া বাড়ি করেন তাদের এই সমস্ত ফিরিস্তাদের কসম খাইছেন আল্লাহ প্রথম নম্বর আয়াতে, ওয়ানাজি আতি গারকা। আর যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জীবন যাপন করে আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকে, এদের মরণ খালে আগে জাহান্নাম দেখাইয়া বলা হয়, পাপিষ্টদেরকে এই জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া হয়। তুমি যদি পাপিষ্ট অবস্থায় মরণ বরণ করতে তোমাকে এই জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া হইত, কিন্তু তুমি আল্লাহর হুকুম পালনে নবীর তরিকা মতে চলনে অটল ছিলা, এই জন্য জাহান্নাম থেকে তোমাকে নাজাত দেওয়া হইল। তারপরে তার জন্য জান্নাতে যে বাড়িটা বরাদ্দ আছে এটা তারে দেখাইয়া বলা হয়, এই বাড়ি জান্নাতের তোমার জন্য আজও পর্যন্ত বরাদ্দ আছে, চলো তোমাকে আমরা সেই জান্নাতে পৌঁছাইয়া দিই। তখন সে সাইবনি আর দিন ডাক্ত সে এমন ভাবে অস্থির হইয়া যায় ফিরিস্তাদের হাতে চলিয়া যাইত। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পাত্র থেকে পানি ঢাললে, ধরুন বাংলাদেশের কলসির মধ্যে পানি রাখা হয়, কলসি থেকে পানি ঢাললে কলসির ভিতর থেকে পানি বার হইতে ব্যাগ পায় না আপনি আব্বার হইয়া আসে। ঠিক তেমনি ভাবে ইমানদার নেককারের জান যখন জান্নাতের ঠিকানা দেখিলায় কলসির পানি যখন আপনি আপ বাহির হইয়া আসে তেমনি ভাবে অতি সহজে তাদের জান শরীর থেকে বাহির হইয়া আজরাইলের হাতে চলে যায়। এই সমস্ত ফিরিস্তাদের কথম খাইছেন আল্লাহ দুই নম্বর আয়াতে। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাসিতাতি নাসতাউ ওয়াসাবিহাতি সাবা, জান বাহির করে নিয়ে ফিরিস্তারা আকাশে উড়িয়া চলেন তার জান আল্লাহর দরবারে পেশ করার জন্য। যে সমস্ত ফিরিস্তারা জান নিয়ে আকাশে উড়ে চলেন সে সমস্ত ফিরিস্তার কসম খাইছেন আল্লাহ তিন নম্বর আয়াতে। নেককারের জান নিয়ে যাওয়ার সময় ফিরিস্তারা প্রতিযোগিতা করেন কার চেয়ে কে বেশি জায়গা নিয়ে যেতে পারে, ওই সমস্ত প্রতিযোগী ফিরিস্তাদের কসম খাইছেন আল্লাহ চার নম্বর আয়াতে, পাশাবি কাতি সাবকা। তারপর যদি নেককারের জান হয় সাতাশ পান পার হইয়া আল্লাহর দরবারে পেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয় ইল্লিয়িনে তার রুহুরে রাখো আর কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করিয়া দাও। পাপিষ্ট বেঈমানের জান হইলে প্রথম আসমানের নিচে একটা ভরিয়া যায়, আসমানের দরজা তার জন্য খোলা হয় না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় এই পাপিষ্টরে আসমানের উপরে একজোড়া সাত জমিনের নিচে চিনের মাঝে তার জান দিয়ে রাখো। ইল্লিনের মধ্যে যাদের জান রাখা হইল এরা যেন বেহস্তের সুখ শান্তি পাইতে পারে, আর সিজ্জিনের মধ্যে যাদের জানকে রাখা হইল এরা যেন জাহান্নামের শাস্তি পাইতে পারে, সেই ব্যবস্থায় নিয়োজিত আরেকদল ফিরিস্তা আছেন, ওই ফিরিস্তাদের কসম খাইছেন আল্লাহ পাঁচ নম্বর আয়াতে, ফাল মুদাব্বিরাতি আমরা। আমার এই কয়েক আয়াতের তর্জমা এবং এই বেশ কিছুক্ষণের ভূমিকা বুঝে থাকলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি ফাফিস্তাদের আপনারা কি ওই সমস্ত ফিরিস্তাদের হাতে জান যাইতে চান যারা এদিন পাপিষ্টরার জান বের করবেন, না রহমতের ফিরিস্তার হাতে? রহমতের ফিরিস্তার হাতে জান বাহির হইতে হইলে কবর জগৎকে জান্নাতের বাগান বাড়াইতে হইলে পাপের মধ্যে অটল থাকলে চলবো না নেক আমল হরা লাগবো? আমরা সবাই যেন মরণ যেন আমাদের ইমানের সাথে হয়, মরণের পরে যেন কবর জগৎ আমাদের যেন জান্নাতের বাগান হয়, সেই উদ্দেশ্যে আমরা যে যত রকমের পাপে লিপ্ত আছি সকল প্রকার পাপ ছাড়িয়া দিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার জন্য তৈয়ারি গ্রহণ করার দরকার। এর নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তৈয়ারি গ্রহণের মর্মই হইল মরণ পর্যন্ত আল্লাহর হুকুম পালনে অটল থাকো, মরণ পর্যন্ত নবীর তরিকা মতে চলনে অটল থাকো। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। আজকে শেষ দিন আপনাদের তফসিরে হযরত গহরপুরি সাদ্দাম বরকাতুহুম আমার উস্তাদের উস্তাদ, আমি তাম ছাত্রর ছাত্র, হুজুরে বইয়ের একটা খান যে কথা কইছি শুধু হুজুরে হুকুম করছেন হুকুম খাওয়া না তা না হইলে হুজুরে বইয়ের একটা আমার কথা খাওয়া বেয়ার দবি হয়, হুকুম লঙ্ঘন হলে আরো বড় বেয়ার দবি হয়, এই কারণে হুকুম রক্ষা হয়ে যাওয়া কথা কইছি আমি হুজুরের খেদমতে আমার বেয়ার দবির জন্য ক্ষমা প্রার্থনা করি এবং আরো করি মেহরবানি করিয়া আপনাদেরকে কিছু মূল্যবান নসিহত করিয়া তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আমরা সবাই হুজুরের সাথে দোয়ায় সামিল হইবার চেষ্টা করবো, কি বলেন? আমার লেখা বই অনেকে আমার কাছে চাই না, আমার লেখা বই আমি চাহি না, চাহিনি নরা এখন যারা চাই তারা সেই যে ভাইবা দেওয়ার বাদে স্টেজ থেকে নিতে হবে। বড়াবাদের মধ্যে কোরআন শিক্ষা পরিষদের ষষ্ঠ বার্ষিক তফসিল কোরআন برادران اسلام، الحمدللہ وکفا وسلام علی عباده الذین اصطفا، اما بعد، اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الحمد لله رب العالمين وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة ابن برزلة الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. برادران اسلام، ماشاء اللہ ان مہا جماعت تفسیر القرآن مجد تین دین بیاتی تفسیر القرآن مجد مہا جماعت পন্থ থেকে অন্য পন্থ নজর আসতেছে না। এই জমায়েত যদি করে আপনারা ঠিক খুশ আছেন না? আপনারা যদি একজনে 100 টাকা করিয়া দেন তবে ইনশাআল্লাহ তফসীরুল জামাত সহজ হয়ে যাবে। উলামায়ে কেরামের আশা এবং মাদ্রাসার পক্ষ থেকে এর খরচদারি সহজ হয়ে যাবে। আমি এখান থেকে ওয়াদা করে দিলাম আমি 1000 টাকা দেব। আপনারা জমা দিবেন, তিনি আপনাদেরকে একটু আপনার রসিদ দিয়ে দিন। তো বেড়া ইসলামে বলে দিলাম, দয়া করে আল্লাহ যাদেরকে সাহায্য দিয়েছেন কোরআনের খিদমতের জন্য 1000 অতি সহজ কথা। আল্লাহ তৌফিক দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন, কোরআনে শিখবেন, আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় তো আল্লাহ পাক পরবর্তীকালে ঢালে দিবে, ঢালে দিবে। এরা যারা নেই এক আয়াত আলহামদুল সুরা আল পাঠ করি আল্লাহর কালাম কোরআন শরীফের পরে বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফ। ওই বুখারী শরীফের প্রথম হেডিং, প্রথম হেডিং আমি পড়েছি, কোন হাদিস পড়ি নাই। কোরআনে পাকের, কোরআনে পাকের এক আয়াত যা আমি পাঠ করেছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই সূরা এবং এই আয়াতগুলো পড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ওই সাত আয়াতের প্রথম আয়াত, সাত আয়াতের ঝেটা করা আমার কাজ না, আমার থেকে সম্ভব না। আলহামদুল শরীফের সাতটি আয়াতের ভিতরে কোরআনে পাকের ৬৬৬ আয়াত আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে, এক আয়াতের ৬৬৬ আয়াত এই সূরায়ে ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। কাজের দেখটা সহজ না, কত সময় লাগবে এর লেখা করতে আল্লাহ জানে। আমি এক আয়াত পড়ছি, আলহামদুলিল্লাহ বা আরবি ভাষায় আলিফ এবং লাম ব্যবহার হয় সমূহ মুজাইবাদ প্রশংসা দুনিয়ায় আল্লাহ পাক পরবর্তীকালের কোন মখলুক আল্লাহ প্রশংসা করতেছে। কোরআনে পাক আল্লাহ বলে দিয়েছে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি দুই করা, প্রত্যেকটি জীব আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে। তোমরা তাদের তসবিহগুলো বুঝতেছ না, আল্লাহ পরবর্তীকালে তার কাজে বলে দিয়েছেন ওয়াইন শাইইন, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি দুই কোনা পর্যন্ত গুরুত্ব আছেই আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে। আমরা বুঝি না, আমরা বুঝি না, কিন্তু প্রত্যেকটি জীব হোক, নন জীব হোক, ঘাস হোক, পাতা হোক, দুইখানা হোক, একটি নেগের কাতরা হোক, একটি ছোট পাতা হোক, একটা ছোট চিঠিগা হোক, খুদি বিবরা আমরা দেশে হই মানি খুদি বিবরা কোনো হাত আছে, ত্রিপুরা প্রেসিডেন্টের একটা ভাষণ আছে, ত্রিপুরা প্রেসিডেন্টের একটা ভাষণ আছে, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। কোরআনের তফসিরের জবাব সবাই যারা এই জন্য এই আয়াত আমি পাঠ করতেছি। কোরআনের সূরা নমল এক সূরা আছে, নমল অর্থ তিতিরিকা, তো তিতিরার নামে একটা সুরা আছে কোরআন, এই টুকলার প্রেসিডেন্ট ভাষণ দিতে অনেক দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, কেবল নবী না সমস্ত দুনিয়ার বাদশাহ, একদিকে নবুয়ত এবং একদিকে বাদশাহ, সমস্ত দুনিয়ার বাদশাহ, সব জীব জন্তু সব জিন্নাত ইনসান সবই নেতাদের রাজকীয় প্রশাসন নিয়ে বাইরে হয়েছে, রাজকীয় প্রশাসন জিন্নাত ইনসান হাইওয়ানাত হাসারাত তৈর সব রকমের জীব উপর দিয়া উড়ন্ত প্রাণী, নিচে দিয়া চলন্ত প্রাণী, আর তিনি তখ নিয়ে চলতেছে বাতাস, বিনয় জিন্নি ইনসি জিন্নাত ইনসান